বারান্দায় রোদ্দুর, আমি আরাম কেদারায় বসে দুপানা চাই রে বারান্দায় রোদ্দুর, আমি আরাম কেদারায় বসে দুপানা চাই রে গরম চাই চুমুক দি, আমি খবরে কাগজ নিয়ে বসে পাতা উল্টাই রে কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, দারোয়ান দাঁড়ায় এসে তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। চতুর্দিক আগোছাল আমার কাজের লোক ডুব মেরেছে ধুলো বাড়ি ময়, চতুর্দিক আগোছাল আমার কাজের লোক ডুব মেরেছে ধুলো বাড়ি ময়, ঘরের ঘর ফ্যানের ব্লেড আমার বুলবুলিতে চড়াই বসে যাত্রা শোনায় রে, কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, দুধলার গোফে মাছি তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। পকেট রে হেটে বিলে মানি প্ল্যান্ট, শুধু মানের দেখা নাই গো আমার পক্কা পকেট রে বারান্দায় রোদ্দুর, আমি আরাম কে দাঁড়ায় বসে দুপানা চাই রে কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি, সেলসম্যান তাই গোছায় তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা।